Book 2 35 بايتريش بايتريش في المطار بيمان بندوري بيمان بندوري من فضلك احجز لي رحلة طيران الى اثينا আমি এথেন্সে যাবার জন্য একটা বিমানের টিকিট বুক করতে চাই। আমি এথেন্সে যাবার জন্য একটা বিমানের টিকিট বুক করতে চাই। هل هذا طيران مباشر؟ এই বিমানটি কি সরাসরি যায়? এই বিমানটি কি সরাসরি যায়? من فضلك مقعد بجانب النافذة غير المدخنين অনুগ্রহ করে জানলার ধারের ধূমপান নিষিদ্ধ সিট দেবেন। অনুগ্রহ করে জানলার ধারের ধূমপান নিষিদ্ধ সিট দেবেন। মিন ফাদলাক উরিদ তাকীদ আল হাজস আমি আমার সংরক্ষণ সুনিশ্চিত করতে চাই। আমি আমার সংরক্ষণ সুনিশ্চিত করতে চাই। মিন ফাদলাক উরিদ الغاء الحجز আমি আমার সংরক্ষণ বাতিল করতে চাই আমি আমার সংরক্ষণ বাতিল করতে চাই من فضلك اريد تعديل الحجز আমি আমার সংরক্ষণ পরিবর্তন করতে চাই আমি আমার সংরক্ষণ পরিবর্তন করতে চাই متى تقلع الطائرة التالية إلى روما؟ رومي جابر পরবর্তী বিমান কখন؟ رومي جابر পরবর্তী বিমান কখন؟ هل ما زال يوجد مكان لاثنين؟ দুটো সিট কি এখনো খালি আছে؟ দুটো সিট কি এখনো খালি আছে؟ لا ما زال عندنا مكان لواحد فقط না আমাদের কাছে কেবলমাত্র একটা খালি সিট আছে না আমাদের কাছে কেবলমাত্র একটি সিট খালি আছে متى نهبط আমরা কখন নিচে নামব আমরা কখন নিচে নামব متى نصل আমরা সেখানে কখন পৌঁছাবো আমরা সেখানে কখন পৌঁছাবো متى يذهب باص الى وسط المدينه সিটি সেন্টারে যাবার জন্য কখন বাস আছে সিটি সেন্টারে যাবার জন্য কখন বাস আছে هل هذه حقيبتك এটা কি আপনার সুটকেস এটা কি আপনার সুটকেস هل هذه شنطتك এটা কি আপনার ব্যাগ এটা কি আপনার ব্যাগ هل هذه امتعتك এটা কি আপনার জিনিসপত্র এটা কি আপনার জিনিসপত্র كم اخذ معي امتعه في الطائره আমি নিজের সাথে কত জিনিস নিয়ে যেতে পারি আমি নিজের সাথে কত জিনিস নিয়ে যেতে পারি 20 কিলো 20 কিলো 20 কিলো কম فقط 20 কিলো কি মাত্র 20 কিলো কি মাত্র 20 কিলো الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية